wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. আমাদের পিছনে যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের বসার মনে হয় ব্যবস্থা হয়েছে, তো পাটি দেওয়া হয়েছে, একটু কষ্ট করে ওইদিকে বসে যান। আর এই পাশের বাইরেও দাঁড়ায় না থেকে একটু ভিতরের দিকে বসার জায়গা আছে, মনে হয় বসে গেলে ভালো হয়। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الله رب العالمين আমাদেরকে কে এই দীর্ঘ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কেন্দ্র করে আজকের যে ওয়াজ মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মোবারকময় ফজিলতময় মাহফিলে আমাদেরকে বসার এবং কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ প্রমাণ করেছে যে আজকের এই মাহফিলের ব্যাপারে আমাদের ভাইয়েরা কত আগ্রহী, এবং দিন সম্পর্কে জানার ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে জানতে কত আগ্রহী। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে কোরআন সুন্নাহর এলাকা হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই এলাকাকে তাওহীদের এলাকা, সুন্নতের এলাকা হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকাকে শিরক মুক্ত, বেদাত মুক্ত এলাকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাত অনেক হয়ে গিয়েছে, আমাদের আপনারা সকলেই অবগত আছেন, যে কোনো কারণেই হোক রাত বিলম্বে আমরা মাহফিল শুরু করেছি, তো এবং কোন কোন শীত, এই শীতের মধ্যে আমরা রাত বেশিক্ষণ আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আজকের মাহফিল শেষ হবে, এজন্য আমার কথাও অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের আরেকজন সম্মানিত মেহমান শেখ আব্দুল নূর মাদানী হাফেজাহুল্লাহ আছেন, উনি আরো গুরুত্বপূর্ণ তাকরির আপনাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। তো আমার যেই আলোচনার বিষয়বস্তু ছিল সেটি হল এবাদতের ক্ষেত্রে সুন্না অনুসরণের গুরুত্ব। তো এই বিষয়টি অনেক ব্যাপক এবং লম্বা বিষয়, তো এখান থেকে সামান্য একটু সংক্ষিপ্ত ধারণা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনারা বসতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের এলাকার মেহমান। মেহমানের মেহমানদারি করাটা কি? জি সুন্না। তাহলে মেহমানের মেহমানদারি করতে হলে শেষ পর্যন্ত বসাটা আদবের অন্তর্ভুক্ত। এজন্য শেষ পর্যন্ত মাহফিলে থাকার এবং দিনই আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আপনারা সকলেই আজকের এই মাহফিলে আসছেন। এই মাহফিলে আসার পিছনে কোন জিনিস আপনাদেরকে এই মাহফিলে নিয়ে এসেছেন আমি কিছু জিজ্ঞাসা করলে একটু বলার চেষ্টা করবেন, কারণ এটা আমাদের একটা এলমি ক্লাস, এখান থেকে আমরা কিছু শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে তো আপনারা দাওয়াত দেন না এই জন্য যে এখানে বসে কিছু গান বাজনা শোনাবো, কিছু কবির কবিতা শোনাবো, তারপরে কিছু গল্প কিচ্ছা কাহিনী শোনাবো, এই জন্য কি দাওয়াত দিচ্ছেন? দাওয়াত দিয়েছেন কি শোনার জন্য? এলেম শেখার জন্য, কোরআন এবং সুন্না থেকে কিছু কথাবার্তা শোনার জন্য। তো অল্প সময়ে কোরআন সুন্না থেকেই কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আপনারা এই ক্লাসে আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা বলবেন, আপনাদের কথা আমার সাথে যখন বিনিময় হবে তখন বুঝতে আমাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। কোন জিনিস আপনাদেরকে আজকের এই মাহফিলে নিয়ে আসছে? যে জিনিসটা নিয়ে আসছে সেটার নাম হলো ঈমান। সেই জিনিসটার নাম কি? ইমান যদি না থাকতো আজকের মাহফিলে আসতেন? যাদের ইমান নাই, আপনাদের এই এলাকায় আশেপাশে অনেক অমুসলিম আছে, তারা এই মাহফিলে আসছে, তাহলে আপনাদেরকে কেন আসছেন? কিসে নিয়ে আসছে? ইমানে নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মহা মূল্যবান সম্পদ হইল ইমান। খবরের মধ্যে যে পরীক্ষা, সেই পরীক্ষার বিষয়বস্তু কি? ইমান। খবরের প্রশ্নগুলো তো জানেন নাকি? কি কি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হল মার রাব্বুকা, দুই নম্বর প্রশ্ন হল ওয়ামা দীনুকা, তিন নম্বর প্রশ্ন হল ওয়ামান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, প্রশ্ন তো এই তিনটাই। এই তিনটার সাথে কিন্তু কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। এখানে কিন্তু আমলের প্রশ্ন করা হয় নাই, প্রশ্নগুলো কিসের? ইমানের প্রশ্ন। এখানে আমলের কোন প্রশ্ন এর ভিতরে নাই। তাহলে ইমান বেশি জরুরি না আমল বেশি জরুরি? ওটা বেশি জরুরি, ইমান বেশি জরুরি, আমলের থেকে ইমান বেশি জরুরি। আব্দুল্লাহ ইবনে উবাই নামক একজন মুনাফিকের সর্দার ছিল, নাম শুনছেন তো? এই মুনাফিকের সর্দারের আমলের কিন্তু অভাব ছিল না, অনেক আমল ছিল। নবী সাল্লামের পিছনে সালাত আদায় করত, যাকাত আদায় করত, হজ করত, রোজা রাখত, সব আমল ছিল, কিন্তু জান্নাতি হইতে পারা নাই। কারণটা কি? ইমানের সমস্যা ছিল। ইমানের সমস্যার কারণে শত আমল থাকলেও কিন্তু জান্নাতে যাওয়া সম্ভবপর না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য বলেন তো দেখি? মাশাআল্লাহ, এই এলাকার ভাইয়েরা তো দিনের সব বিষয় জানে আলহামদুলিল্লাহ। এই এলাকায় অনেক আলেম ওলামার দেশ, এবং নামে হলো শরীয়তপুর। শরীয়তপুর মানে হলো শরীয়তের দেশ। যেই দেশের মানুষ, যেই জেলার মানুষ আল্লাহর শরীয়তের উপরে আছে, দিনের উপরে আছে, ওইটাই শরীয়তপুর। শরীয়তপুরের ভাইয়েরা তো আলহামদুলিল্লাহ শরীয়ত সম্পর্কে সবে জানেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহ পাক সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি পৃথিবীতে মানুষ আর জিনকে বানিয়েছি একটি মাত্র উদ্দেশ্যকে সামনে রেখে, সেই উদ্দেশ্যটা হল ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার মানুষ আর জিন শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন কি উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর ইবাদত করবেন এই উদ্দেশ্যে। তাহলে বান্দার কাজ কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা। গোলামির জন্যই, ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরটাকে ইবাদতের উপযোগী করে বানাইছেন। সুবহানাল্লাহ, একজন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের উপযোগী করে বানিয়েছেন। চতুর্দিকে আল্লাহর মখলুকাত গুলোর দিকে যদি আমরা তাকিয়ে দেখি, আমার সম্মানিত ভাইরা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মখলুকাতকে চারটা ভাগে সৃষ্টি করেছেন। কয়টা ভাগে? চারটা ভাগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকাতকে বানিয়েছেন। এক ধরনের মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, যে মখলুকাত গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধু দাঁড়িয়ে থাকে, সারাটা জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। জীবনে কোনদিন একবার রুকুও করতে পারে না, একবার সেজদাও করতে পারে না, একবার বৈঠকও করতে পারে না। এই মখলুকাত গুলো ছিলেন নাকি? ছিলেন। কোনগুলা? মাশাআল্লাহ, দেখেন শরীয়ত পড়ে তো সবে জানে। তাহলে এই মখলুকাত গুলো কি? গাছপালা, কোটি কোটি গাছপালা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনের মধ্যে বানায় রাখছেন, যেগুলো সারাটা জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। জীবনে রুকুও করতে পারে না, সেজদাও করতে পারে না, বৈঠকও করতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের মখলুকাত রেখেছেন, যেই মখলুকাত গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রুকুর হালতে, রুকু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এরকম মখলুকাত গুলো ছিলেন নাকি? ছিলেন। কি? কোনগুলা? এগুলা চতুষ্পদ জন্তুগুলা, গরু, ছাগল, মহিষ, বেড়া, ওট, এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় সৃষ্টি করেছেন। আরেক ধরনের মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেই মখলুকাত গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সেজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করেন। এগুলো কোনগুলা? এগুলো ছিলেন না সাপ, বিচ্ছু, দেখবেন যেগুলো জমিনের সাথে মিশে থাকে, এই সৃষ্টিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদারত অবস্থায় সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আরেক ধরনের মখলুকাত আছে, যেই মখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুউদ অবস্থায়, বৈঠক অবস্থায় সৃষ্টি করেছেন। এই মখলুকাত গুলো জীবনে একবার কিয়াম করতে পারে না, রুকু করতে পারে না, জীবনে একবার সেজদাও করতে পারে না, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বৈঠক অবস্থায় থাকে। এই মখলুকাত গুলো ছিলেন নাকি? এগুলো ছিলেন। এবার দেখি কথা বলো না, এগুলা হলো লক্ষ লক্ষ পাহাড় পর্বত গুলো, পাহাড় গুলো, বড় বড় বিশাল বিশাল পাথরের টুকরা গুলো, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বৈঠকরত অবস্থায়, কুরুদ অবস্থায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিনের মখলুকাতের মধ্যে চার ধরনের মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোন কোন মখলুককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়াম অবস্থায় রেখেছেন, কোন কোন মখলুককে আল্লাহ পাক রুকু অবস্থায় রেখেছেন, কোন কোন মখলুকাতকে রাব্বুল আলামিন সাজদা অবস্থায় রেখেছেন, কোন কোন মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বৈঠক অবস্থায় রেখেছেন। আল্লাহর ফেরেশতাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, সমস্ত আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতাকে দাঁড়ানো অবস্থায়, লক্ষ লক্ষ ফেরেশতাকে রুকু অবস্থায়, লক্ষ লক্ষ ফেরেশতাকে সেজদারত অবস্থায় লক্ষ লক্ষ ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কুউদ অবস্থায় নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন আমি এমন একটা মাখলুকাত বানাইলাম যেই মাখলুকাতটাকে দাঁড়াই দাঁড়াই আবাদত করার মতো ক্ষমতাও আমি আল্লাহ দিয়েছি, রুকু করার মতো অবস্থাও দিয়েছি, সেজদা করার মতো অবস্থাও দিয়েছি, কুউদের মতো বৈঠক করার মতো অবস্থাও আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বারবার কথাটা স্মরণ করাই দিয়েছেন, সাব্বিহিস্মা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার রবের বেশি বেশি করে তাসবিহ আদায় করো, কারণ আল্লাযী খালাকা ফাসাওয়া, তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে রডের মতো শক্ত করে তোমাকে সোজা করে বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমার শরীরে শরীরে জোড়া বানাই দিছি। শরীরের উপরের থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে বানাইছেন। হাতটাকে এইভাবে নড়াচড়া করা যায়, এখানে আবার নড়াচড়া করা যায়, এখানে আবার নড়াচড়া করা যায়, গলার মধ্যে নড়াচড়া করা যায়, মুখের মধ্যে ডানে ভাবে নড়াচড়া করা যায়, আবার কোমরের মধ্যে নড়াচড়া করা যায়, পায়ের মধ্যে নড়াচড়া করা যায়, হাঁটুর মধ্যে নড়াচড়া করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ ইচ্ছা করলে একেবারে শক্ত বাঁশের মতো সোজা করেও বানাইতে পারতাম, পারতাম না আল্লাহ পাক এভাবে বানাইতে? তাহলে আল্লাহ পাক ওইভাবে না বানাই এই জোড়া জোড়া করে বানাইছেন কেন? বানানোর পিছনে রাব্বুল আলামিনের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হলো ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরাই রাখলো, আমি আল্লাহ তোমাকে কত আদর করে কত মহব্বত করে বানাইছি। সুবহানাল্লাহ, তোমাকে বানানোর ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো তোমার চেহারাটাকে আমি আল্লাহ কত নৈপুণ্য দিয়ে কত সুন্দর সুরত দিয়ে তোমার মুখমণ্ডলটা বানাইছি, তোমার মুখের চোখ দুটাকে যদি আমি দুই দিকে দিতাম একটা এদিকে একটা এদিকে তোমাকে কেমন দেখা যাইতো, তোমার নাকটা যদি সামনের দিকে না দিয়ে তোমার নাকটা যদি পিছনের দিকে দিয়ে দিতাম কেমন দেখা যাইত, তোমার মুখটা যদি এদিকে না দিয়ে পিছনের দিকে অন্যদিকে দিতাম কেমন দেখা যেত, তোমার একটা খাবার গ্রহণ করতে হলে যতগুলার সার্টিফিকেট প্রয়োজন যতগুলার রিপোর্ট দরকার এক মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিপোর্টের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ, খাবার গ্রহণ করতে হলে সর্বপ্রথম খাবারটা এনে আপনার নাকের থেকে রিপোর্ট নিতে হবে, সর্বপ্রথম খাবারের রিপোর্টটা নিতে হয় কিসের থেকে? নাকের থেকে। নাকের কাছে এনে দেখাইতে হয় এই খাবারটা যে আমি গ্রহণ করব এটা ঠিক আছে নাকি বাসি খাবার হয়ে গেছে নাকি নষ্ট হয়ে গেছে কি হয়েছে, এই রিপোর্টটা এখানে নাকের সামনে ধরতে হয়। কিন্তু খাবারটা আনার সাথে সাথে নাক এক সেকেন্ডের মধ্যে রিপোর্ট দিয়ে দেয়, আবার এই চোখের রিপোর্টও নিতে হয় যে খাবারটা খাইতেছি এটি হালাল নাকি হারাম, এটি ভালো নাকি খারাপ, কি খাবার খাইতেছি এই রিপোর্টটা চোখের সামনে এনে তুলে ধরতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন চোখগুলোকে নাকটাকে মুখমণ্ডলকে এমন ভাবে সেটিং দিয়েছেন বান্দার সামনে আনার সাথে সাথে সবগুলার রিপোর্ট এক সেকেন্ডে হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কত সুন্দর করে বান্দাকে বানাইছেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين بلنو دنيا المنوش তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গঠনে এত সুন্দর কাঠামোতে তোমাকে বানাইছি, একমাত্র আমার উদ্দেশ্য হলো আমার গোলামি করা, আমার ইবাদত করা। তাহলে ইবাদত করবেন কার? আল্লাহ। হয় নাই ইবাদত করবেন কার? আল্লাহ, একমাত্র আল্লাহ। ইবাদত করবেন কার? একমাত্র আল্লাহ। শুধু আল্লাহর বললে হবে না, যদি আল্লাহর বলেন আল্লাহর ইবাদত করবেন, আবার খাজা বাবার ইবাদত করবেন, দুই দিকে ইবাদত করব। কিন্তু ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে বারবার শিখাইছেন, এমন কোন নামাজ নাই যেই নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে না। সূরা আল ফাতিহা ছাড়া কোন নামাজে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে এমন ভাবে মুখস্থ আর কটস্থ করাই দিতে চান, এই কথাগুলো একজন মুমিনের ব্রেনের মধ্যে এমন ভাবে স্মরণ করাই দিতে চান, বান্দা বারবার শুধু বলবে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা নাবুদু, একমাত্র ইবাদত করি, একমাত্র গোলামি করি শুধু আপনার। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র সাহায্য চাই শুধু আপনার কাছে। দুই জায়গায় কিন্তু ইয়্যাকা ইয়্যাকা আছে, আছে না? ইয়্যাকা মানে হলো একমাত্র, অনলি, ফকত, শুধুমাত্র। অথচ আমরা মুসলমান ইবাদত কার করি? কয় আল্লাহ। তাহলে ইবাদত শুধু আল্লাহর করি এই কথা বললে ভুল। কি বলতে হবে? একমাত্র আল্লাহ। তাহলে আর অন্য জায়গায় যাবেন না, না হয় আল্লাহর কাছে অদোয়া করবেন, আবার আল্লাহর বান্দার কাছেও দোয়া করবেন, আল্লাহকেও সেজদা করবেন, আরেক জায়গায় যাইও সেজদা করবেন। কারণ ইবাদত যদি শুধু আল্লাহর না হয়, একমাত্র আল্লাহর না হয়, ইবাদত কিন্তু চারিদিকে চলবে, আর চারিদিকে চললে এটার নাম শেরে। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করলে এটার নাম তাওহীদ। আর মরতে হবে কি নিয়ে? ইমানটা হইতে হবে তাওহীদ ভিত্তিক, শেরেক মুক্ত ইমান। শেরেক মুক্ত ইমান না পেলে আল্লাহর জান্নাত পাবেন না। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার সাথে শেরেক করবা, আমি আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর সাথে শেরিক করলে জান্নাত হারাম। তাহলে ইবাদতটা হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এজন্য কবরে গেলে সর্বপ্রথম আপনাকে আমাকে যে প্রশ্নটা করা হবে সেটা হলো, মার রাব্বুকা, তোমার রব কে ছিল? উত্তর কি হবে? রব্বি আল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা, আমার একমাত্র রব ছিল আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে একমাত্র রব আল্লাহ রাব্বুল আলামিন, ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আচ্ছা, এবার হলো ইবাদতটা করার জন্য কিছু নীতিমালা লাগবে। ধরুন আমাদের দেশটা স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে আমরা একটা দেশ পাইলাম, দেশটার নাম কি? মাশাআল্লাহ, এই দেশের মানুষ দেখি সাধারণ জ্ঞান জানে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের আগে পরে আরো কিছু আছে। জি, বাংলাদেশের নামটা বলেন তো দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মাশাআল্লাহ, দেখেন যে রাষ্ট্রবিজ্ঞানও জানে, পলিটিক্যাল সায়েন্সও জানে, সব জানে, আলহামদুলিল্লাহ। তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আলহামদুলিল্লাহ একটা দেশ পাইলাম। এখন আমরা রব পাইলাম যে একমাত্র রব কে? আল্লাহ। ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। এখন কথা হইলো ইবাদত করতে হলে কি ইবাদত করবেন, ইবাদতটা কি? এরকম কিছু নীতিমালা লাগবে না। বাংলাদেশ পাইছেন, এখন বাংলাদেশ চলবে কিভাবে? এই জন্য বাংলাদেশের একটা সংবিধান আছে, আছে না? এই সংবিধানের মধ্যে বাংলাদেশের যা কিছু চলবে, আইন কানুন সব বিধি বিধান সবকিছু লেখা আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য এরকম একটা সংবিধান, এরকম একটা জীবন ব্যবস্থা নির্ধারণ করেছেন। ওই জীবন ব্যবস্থাটার নাম হলো ইসলাম। ওই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কি শ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? হয় নাই, এই জায়গায় ফেল করছেন সবাই। ইসলাম হলো একমাত্র ধর্ম। ইসলাম হলো একমাত্র। যদি বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আপনি আমি তো মহা খুশি, ইসলামকে সবার উপরে তুলে দিছে। কিন্তু ভাই খেয়াল করেন নাই, ইসলামকে উপরে তুলে দিচ্ছেন মানে ইসলামের পরে আরো দুই তিনটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন। যদি বলেন ছেলে এটা ফার্স্ট বয়, তাহলে সেকেন্ড বয়ও আছে, থার্ড বয়ও আছে, ফোর্থ বয়ও আছে। স্টুডেন্ট যদি একটাই হয়, সেখানে আবার ফার্স্ট বয় সেকেন্ড বয় আসবে কিভাবে? আপনি ইসলামকে শ্রেষ্ঠ বানানোর সাথে সাথে বাকি ধর্ম গুলাকেও স্বীকৃতি দিয়ে দিচ্ছেন। বাকি গুলাকেও আপনি স্বীকৃতি দিলেন যে ওগুলো ঠিক আছে, তবে ওগুলো একটু নিচের মানের, আমারটা একটু উপরের মানের। কি বলেন, ইসলাম কি এরকম? কথা বলা যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম হলো একমাত্র দিন, মানে ইসলামের বিকল্প বাহিরে আর কিছু আল্লাহর কাছে নাই। এজন্য কবরের দুই নম্বর প্রশ্নটা কি? ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? উত্তর হবে কি? ওয়াবিল ইসলামে দীনা, ইসলাম ছিল আমার একমাত্র দিন। আচ্ছা, এবার ইসলামও পাইছেন, দেশও পাইছেন, সংবিধানও পাইছেন, এবার সংবিধানের আইনগুলো বাস্তবায়ন করবেন কিভাবে? বাস্তবায়ন করার জন্য একটা সরকার লাগে, গভর্নমেন্ট লাগে, লাগে না? তারা ওই আইনগুলা, সংবিধানের আইনগুলা কি করবে? বাস্তবায়ন করবে। আপনি ইবাদত কার করবেন এটাও ঠিক করে বলছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। ইবাদত কি কি সেটাও আপনি পাই গেছেন ওই ইসলামের ভিতরে। ওই ইসলামের ভিতরে সমস্ত ইবাদত নির্ধারণ করে দেওয়া আছে, কি কি ইবাদত আপনি করবেন, কি কি থেকে বিরত থাকবেন, সব আইন কানুন আছে। আছে কি নাই? কোথায় আছে এগুলা? দুই জায়গায় আছে। ইসলাম মানে কোরআন আর সুন্নাহ, কোরআন এবং হাদিসের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করা আছে। আচ্ছা, এবার ইবাদত গুলো করবেন কার মত? ইবাদত গুলো করবেন কার মত? একমাত্র রাসূলের মত। এখানেও একমাত্র লাগবে, ইবাদত গুলো করবেন কার মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত। যদি একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত যদি ইবাদত করেন, এটার নাম সুন্নাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত যদি না করেন, এটার নাম বেদাআত। বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেমনি করতেন, সেই ইবাদত সেইভাবে করা, এটার নাম সুন্নাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি থেকে একটু বাড়াই ফেলছেন অথবা একটু কমাই ফেলছেন, এটার নাম হলো বেদাত। আমরা আলোচনা করব প্রথমে সুন্নত অনুযায়ী করলে লাভটা কি, আর যদি সুন্নত অনুযায়ী ইবাদত না করেন ক্ষতিটা কি। দুটো জানা দরকার আছে না? তাহলে ইবাদতটা করতে হবে কিসের মত? সুন্নতের মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত, নবীর সাহাবীদের মত। যদি এভাবে করেন ইবাদতটা, যদি আমরা করি, তাহলে কি কি ফায়দা? আল্লাহ পাক কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের বর্ণনা দিয়েছেন। প্রথম কথা হলো, যে কোন ইবাদত বান্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হইতে হইলে ওই ইবাদতটা সুন্নাত তরিকায় হইতে হবে। সুন্নাত তরিকায় যদি কোন ইবাদত না হয়, আপনি সারা জীবন ইবাদত করবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন ইবাদত কবুল করবেন না। সুন্নাত তরিকায় ইবাদত না করলে সারা জীবন ইবাদত করবেন কিন্তু কোন ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক স্পষ্ট করে জানাই দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আপনি দুনিয়ার সমস্ত মানুষকে কথাটা জানাই দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তাহলে পাত্তাবিউনি তাহলে আমার সুন্নতের ইত্তেবা করো আমার সুন্নত অনুযায়ী আমার তরিকা অনুযায়ী আমার পদ্ধতি অনুযায়ী ইবাদত করো যদি আমার সুন্নত অনুযায়ী ইবাদত করো লাভটা কি ইউহিবিকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে এটা চান নাকি অনেকে চায় না আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করুক এটা কি চান এটা চাইলে কি করতে হবে পাত্তাবিউনি আল্লাহ পাক বলেন আমার রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে ওয়াজাগফির লাকুম যুনুবাকুম আমার নবীর সুন্নত যদি অনুসরণ করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব আমরা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ যদি বলে বান্দা তোর সব গুনাহ মাফ করে দিছি বাস আর কিছু দরকার আছে কিয়ামতের দিন আল্লাহ যদি যাকে বলে এই আমি এদিকে আসো তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম এর থেকে খুশির খবর কিয়ামতের ময়দানে আর দ্বিতীয়টা নাই সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করবা আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি ইবাদত গুলো সুন্নতের আলোকে হয় সুন্নতের আলোকে যদি ইবাদত না হয় আল্লাহ পাক সেই ইবাদত কবুল করেন না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মধ্যেই রেখেছেন কিয়ামত পর্যন্ত সবচেয়ে উত্তম আদর্শ এটাকে কোরআনের ভাষায় বলা হয় উসওয়াই হাসানা আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়াই হাসানা সর্বোত্তম আদর্শ অনুকরণীয় আদর্শ আমার রাসূলের সুন্নতের মধ্যেই আছে সুবহানাল্লাহ এজন্য সাহাবায়ে কেরাম যখন বেদাতের দলিল দিতেন এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শোনাই দিতেন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বুঝাই দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটাই হলো উসওয়ায়ে যেই ইবাদত করেন নাই তার মধ্যে কোন ধরনের উসওয়ায়ে হাসানা নাই এখন প্রশ্ন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে যদি ইবাদত না করি তাহলে ক্ষতিটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে যদি ইবাদত না করি এটার নাম হলো বেদাত এটার নাম কি বেদাত সুন্নতের বিপরীত যে জিনিসটা সেটার নাম বেদাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি কোন আমল তুমি এমন করো যে আমল আমি করি নাই আমার সাহাবীরা করে নাই ফাহুয়া রাদ্দুন সেই আমল বাতিল সেই আমল পরিত্যাজ্য সেই আমল বাতিল অনেক ভাই মাঝে মাঝে বলে কোন কোন ভাইকে আমরা বলতে শুনি এটা যে বেদাত এটার দলিল দেখাও বলে যে এটা যে বেদাত এটা যে করা যাবে না কই পাইছো এটা দলিল দেখাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে দিয়েছেন বেদাতের কোন দলিল নাই বেদাতের কোন দলিল নাই বেদাতের দলিল থাকে না দলিল থাকে না বলে এটা বেদাত দলিল থাকলে এটা আর বেদাত হতো না এটা কি হইতো সুন্নত হয়ে যেত এখানে যে বাড়িটা এই বাড়িটাকে আমি বললাম ভাই এই বাড়িটা আমার না এই বাড়িটা আমার কথা বুঝতে পারবে আমি বললাম যে ভাই বাড়ি এটা কিন্তু আমার না আর এই বাড়ির যিনি মালিক উনি বলতেছেন ভাই বাড়ি আমার, এখন আপনারা যদি মা পেলের সবাই মিলে আমাকে ধরেন যে বাড়িতে যে আপনার না দলিল দেখাই যান, সবাই মিলে ধরছেন যে হুজুর বাড়িতে যে আপনার না এটা কই পেয়েছেন, দলিল দেখাই যান। আমি আপনাদেরকে দলিল দেখাতে পারবো, কারণ কি এটা দলিল নাই বলে তো বাড়ি এটা আমার না, যদি এটা দলিল থাকতো তাহলে তো বাড়ি এটা আমারই হতো। এই জন্য আমাদের সমাজে বর্তমানে কিছু জাহালতি প্রশ্ন দেখি, পূর্ণতামূলক প্রশ্ন, এটা যে বেদাত কোথায় পেয়েছ দেখাও, এটা যে করা যাবে না কই পেয়েছ দেখাও, এটা হলো মানে এটা কোনো দলিল নাই, বেদাত হলো আগাছা জিনিস, এটার শরীয়তে কোন দলিল নেই, এই জন্য এটা বেদাত, এই জন্য যিনি এবাদত করবেন দলিল দিবেন তিনি, তিনি বলবেন যে এটা এবাদত, আর বেদাতের জন্য কোন দলিল নাই। মানে যদি আপনি বলেন যে এটা বেদাত, এটা আমার রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, এটা দলিল দেখাতে পারবেন না, কারণ এটা দলিল নেই। যিনি বলবেন এটা এবাদত, এটা সুন্নত, দলিলটা দেখাবেন কে? তিনি, যিনি এটাকে সুন্নত বলবেন এবাদত বলবেন। বেদাতের কঠিন পরিণতি হলো ইয়াকুম মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আমার উম্মতেরা, আমার পরে তোমাদের মধ্যে অসংখ্য একতলাফ আর একতলাফ দেখতে পাবে, খবরদার নতুন নতুন জিনিস বানানোর থেকে তোমরা দূরে থাকবা, কারণ নতুন জিনিস বানানোর নাম হলো বেদাত, আর বেদাত হলো গুমরাহি, বকুল্ল দলালাতিন ফিন্নার, আর সকল গুমরাহি জাহান্নামে যাবে, সকল গুমরাহি জাহান্নামে। তাহলে বেদাতের পরিণতি হলো কি? জাহান্নাম। কিন্তু বেদাতটা বোঝা এটা অনেক কঠিন জিনিস, কারণ বেদাতটা সুন্দর জিনিস, দেখতে অনেক সুন্দর ভালো জিনিস, এই জন্য মানুষ এটা ছাড়তে চায় না, মানুষ বলে যে আমি খারাপ কি করলাম, ভালো কাজ এটা করছি, ভালো কাজটাও করতে দিবে না, দেখো যে ভালো জিনিস ভালো কাজ আমি খারাপের কি করলাম। আবার দেখা যায় কেউ কেউ বলেন যে তুমি যে মায়কে কথা বলতেছ এটাও তো বেদাত, এটাও তো রাসূলের যুগে ছিল না, এরকমও বলে, আবার বলে যে এই যে এসি লাগাইছো মসজিদের মধ্যে এটাও তো বেদাত, মসজিদের মধ্যে টাইলস লাগাইছো এটাও তো বেদাত। বেদাতের সম্পর্কটা হলো শুধুমাত্র এবাদতের সাথে, আমলের সাথে, বেদাতের সম্পর্ক কোন উপকরণের সাথে না, এবাদতের উপকরণের সাথে বেদাতের কোন সম্পর্ক নাই, বেদাতের সম্পর্কটা হলো এবাদতের ভিতরে। যেমন সুন্দর করে মসজিদে টাইলস লাগাইছেন, মসজিদে এসি লাগাইছেন, মসজিদ অনেক সুন্দর করছেন, দামি দামি কার্পেট লাগাইছেন, মসজিদের ইমাম সাহেব শুক্রবারে ঘোষণা দিলেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এতদিন পর্যন্ত আমাদের মসজিদে এসি ছিল না, এতদিন সুন্দর সুন্দর টাইলস লাগানো হয় নাই, এতদিন আমরা জুমার নামাজ পড়ছি দুই রাকাত, এখন যেহেতু মসজিদ উন্নত হয়েছে, এসি হয়েছে, অনেক সুন্দর মসজিদ হয়েছে, আজকে থেকে জুমার নামাজ পড়ি আমরা সবাই মিলে চার রাকাত, আপনারা পড়বেন নাকি? অসুবিধা কি? নামাজ না পড়বেন, খারাপ কি? যদি বলেন দেখো অত খারাপ নামাজও পড়তে দে না, নামাজও না পড়বো, নামাজ কি খারাপ কাজ নেই, নামাজ কি গুনার কাজ নেই, নামাজ একটু বেশি পড়লে ক্ষতি কি? নামাজ একটু বেশি পড়া এটাই জাহান্নামে যাওয়ার কারণ, নামাজ বেশি পড়ি জাহান্নামে যাইতে হবে, কথাটা বুঝতে পারছেন? এইটার নাম বেদা। জুমার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা দুই রাকাত পড়ছেন, কিয়ামত পর্যন্ত দুই রাকাত পড়াটাই জুমার নামাজ। যদি আপনি ভালো মনে করে দুই রাকাত কে চার রাকাত বানান, চার রাকাত বানানোর পিছনে কিন্তু অনেক যুক্তিও আছে, প্রতিদিন জোহরের নামাজ কয় রাকাত পড়েন? তো শুক্রবারে জুমার নামাজ তো অর্ধেক হওয়ার কথা না, ডাবল হওয়ার কথা, প্রতিদিন যদি চার রাকাত পড়েন শুক্রবারে জুমার নামাজ পড়বেন আট রাকাত, কারণ প্রতিদিন অফিস খোলা, সব খোলা, শুক্রবার সব বন্ধ, তাহলে যুক্তি বলে যে জুমার নামাজ শুক্রবারে হবে কয় রাকাত? আট রাকাত। সেখানে না বাড়াই এরকম আসবে চেদ্দ রেখা। এখন যদি কোন খতিব সাহেব আপনাদেরকে সুন্দর করে যুক্তি দিয়ে দলিল দিয়ে বলেন যে শুনো যে এটা আল্লাহ পাক হয়তো আমাদের প্রতি একটু রহম করছে, এটা শোনার দরকার নাই, আমরা বেশি করে পড়ি, যদি পড়েন নামাজ হবে না? নামাজ তো হবে না, হবে না। বকুল্ল দালালাতিন বিন্নার, আবার আপনি জাহান্নামেও যাবেন, নামাজ বেশি পড়ি জাহান্নামে যাবেন। এক সময় আমাদের দেশে ডাক্তারের কাছে যখন যাওয়া হতো, ডাক্তার লিখে দিতেন মাছ খাইবেন, শিং মাছ খাইবেন, অবতর খাইবেন, মুরগি খাইবেন, লিখে দিত ডিম খাইবেন। এখন যখন ডাক্তারের কাছে যাইবেন, প্রথমে লিখে খবরদার এটা খাবেন না, গরুর মাংস খাবেন না, খবরদার ডিম খাইবেন না, এটা খাবেন না, এরকম লেখে না, খালি খাইবেন না, এখন লিখে খাবেন না, আগে লিখতো খাবেন। তাহলে বোঝা যায় এখন মানুষের যত রোগ ব্যাধি, বেশি খাইতে খাইতে রোগ ব্যাধি। এক সময় রোগ ব্যাধি ছিল না খাওয়ার কারণে রোগ ব্যাধি, এক সময় অসুখ হতো পুষ্টিহীনতা, পুষ্টি পাচ্ছে না, পুষ্টির অভাব, আর এখন এত পুষ্টি, পুষ্টি হইতে হইতে ডায়াবেটিস প্রেসার সব ঢুকে গেছে, ঢুকছে না? তাহলে বোঝা যায় বেশি খাইলেও সমস্যা, বেশি খাইলেও মরে যেতে হয়। এক বেশি এবাদত করারও সমস্যা, যদি এবাদতটা সুন্নতের আলোকে না হয়, যদি আপনি বেদাতি আলোকে যত আবাদত করেন না কেন, ওইটা জান্নাতে না গিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমার উম্মত আমল অল্প করো কিন্তু সুন্নাত অনুযায়ী করো, বেশি আমল করছো কিন্তু বেদাত অনুযায়ী করেছো, তোমার ওই বেশি আমলের থেকে সুন্নত অনুযায়ী অল্প আমল করাটা বেশি উত্তম। সুন্নত অনুযায়ী অল্প আমল করেন, এটা বেদাতি অনেক আমলের থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেন, ইবলিসের কাছে, শয়তানের কাছে অবিরা গুনার থেকে বেদাতটা বেশি প্রিয়, অবিরা গুনার থেকে বেদাতটা বেশি প্রিয়। কারণ হল, কবিরা গুনাহ করলে এক সময় আপনি তওবা করবেন, কিন্তু যদি বেদাত করেন আপনি জীবনেও তওবা করবেন না, মনে করবেন এটা তো ভালো জিনিস করছি, খারাপের কি, একটু বেশি করে দরুদ না করছি অসুবিধা কি, একটু বেশি করে দোয়া না করছি অসুবিধা কি, খারাপের কি করলাম। এই জন্য বেদাত থেকে মানুষ কখনো তওবা করে না, বেদাত থেকে তাওবা করে না, কিন্তু কবিরা গুনাহ থেকে তাওবা করে। এই জন্য ইবলিস কবিরা গুনাহ থেকে বেদাতকে বেশি পছন্দ করে। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, সুন্নত অনুযায়ী আমলের পরিণাম হল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অনুসরণ করে না, অস্বীকার করে, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াবা, আপনাকে আবার অস্বীকার করে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে অস্বীকার করে, আমার অবাধ্য করে, আমার সুন্নাত মানে না, সে আমাকে অস্বীকার করে, সেই জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানা বাধ্যতামূলক, কারণ কবরে প্রশ্ন হবে, ওয়ামান নাবিকুতা, কবরে রাখার সময় আমরা কি বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলিল্লাহর মিল্লাতের উপরে কবরে রাখতেছি, তা আপনি যদি, আমি যদি রাসূলুল্লাহর সুন্নতে না মানি, তাহলে কবরে যাওয়ার পরে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না, পারার সম্ভাবনা নাই। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, এই সুন্নত আর বেদাতকে শক্ত করে, স্পষ্ট করে, ভালো করে বুঝে নিতে হবে। অনেক ভাই মাঝে মাঝে বলেন যে আমি সুন্নত মানি, হাদিস মানি না, আবার কেউ কেউ বলেন হাদিস মানে ও তো সুন্নত মানে না, কোরআন মানে না, এরকম কথা মাঝে মাঝে শোনা যায়। এই জন্য জানা দরকার হাদিস আর সুন্নত এক জিনিস না দুই জিনিস। হাদিস জিনিসটা অনেক ব্যাপক, হাদিসটা অনেক ব্যাপক জিনিস। কেউ যদি বলে যে আমি হাদিস মেনে চলি, তার অর্থ হল তিনি কোরআনও মানে সুন্ন মানে, দুইটার এক নাম হল হাদিস, মানে দুইটাকে একসাথে হাদিস বলা হয়। কোরআনের নামও হাদিস, কোরআনের নাম সূরা আল আযযুবারের 29 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন আল্লাহ নাযযালা আহসানাল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আহসানুল হাদিস নাযিল করছেন। এই আহসানুল হাদিস মানে হলো কোরআন, কোরআনকে হাদিস বলা হয়। আল্লাহ পাক বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে অধিক সত্যবাদী হাদিস বলার ক্ষেত্রে আর কে হইতে পারে। এখানে হাদিস মানে কোরআন। এইরকম অসংখ্য আয়াতে আল্লাহ পাক কোরআনকে কি বলছেন, হাদিস বলছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, খুতবার শুরুতে প্রত্যেক খুতবার শুরুতে বলতেন আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দুনিয়ার যত হাদিস আছে সবচেয়ে উত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম হাদিস হলো কোনটা? আল্লাহর কিতাব। তাহলে আল্লাহর কিতাবের আরেক নাম হলো কি? হাদিস। সুতরাং কেউ যদি বলে ভাই আমি হাদিস মানি, তার অর্থ হলো তিনি কোরআনে কারিম মানেন, সাথে সাথে নবী সাল্লামের হাদিসও মানেন। অর্থাৎ সুন্নাহ হলো নবী সাল্লামের হাদিস আর কোরআন হলো আল্লাহর হাদিস, দুটার নাম কিন্তু হাদিস। কিন্তু অনেকে মাঝে কথাটা বুঝে না, কয় হাদিস মানে মানে মনে হয় এরা খালি হাদিস মানে কোরআন মানে না, এবং এরকম অপপ্রচারও করে মাঝে মাঝে। কেউ বুঝি করে না বুঝি করে আল্লাহ পাকে ভালো জানেন, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন। আমরা মুসলিম উম্মাহ সব এক দল, আমাদের মধ্যে কোন ফেরকাবাজি দলবাজি গ্রুপবাজি নাই। সমস্ত মুসলমানের কবরের প্রশ্ন কি একটা না দুইটা? আপনাদের এই এলাকার প্রশ্ন একটা আর ঢাকার একটা নোয়াখালীর আরেকটা নাকি? সব এলাকার সারা দুনিয়ার সমস্ত মুসলমানের কবরের প্রশ্ন একটা, তাহলে মুসলমানের দল একটা। মুসলমান কোনদিন ফেরকাবাজিতে দলাদলিতে বিশ্বাস করে না। মাঝে মাঝে অত্যন্ত আফসোস থাকে আমরা মুসলিম উম্মা ঐক্যবদ্ধ না করে আমরা দলাদলি করার কাজে ব্যস্ত থাকি, বলি যে অমুক মাঝহাবি অমুক লা মাঝহাবি, এরকম কথাও আমরা মাঝে মাঝে শুনি। আপনারা শুনেন কিনা জানি না, মাঝে মাঝে শুনি যে লা মাঝহাবি, লা মাঝহাবি শুনছেন কথাটা? লা মাঝহাবি মানে কি? ওই মাঝহাবের ভিতরে নাই। আচ্ছা মাঝহাবের ভিতরে কি নাই? অত দেখা গেছে যে একজন হাত পাতে বুকের উপরে আরেকজন হাত পাতে কোথায়? না বিনতেছে। আচ্ছা আপনারা হজ করছেন না হজে গেছেন না? হজে গেছেন। আল্লাহর ঘরে যেই মুসল্লিয়ানে কেরাম আছেন, মুসল্লিয়ানে কেরামের মধ্যে দেখবেন লক্ষ লক্ষ মুসল্লি কত রকমের নামাজ পড়ে দেখছেন না? কেউ হাত পেঞ্চে বুকের উপরে, কেউ পেটের উপরে, কেউ নাবির নিচে, কেউ হাতে বাঁধে নাই। লক্ষ লক্ষ মুসলমান হাতে বাঁধে নাই, হাতে ছেড়ে দিছে। তারা মারামারি করছে নাকি মক্কার মধ্যে কোনোদিন? দেখছেন কোনোদিন মক্কাতে মারামারি করছে? এই বেটা হাত ছাড়ে দিছ কেন, এটা নিয়ে মারামারি করছে? কেউ কারো বিরুদ্ধে কোন ফতোয়া নাই, সুন্দর মতে যার যার মতো সালাত আদায় করতেছেন, সবাই আল্লাহর ঘরের মুসল্লি। সুবহানাল্লাহ, ইমাম সাহেব এক রকমের সালাত আদায় করতেছে, মুসল্লিরা আরেক রকমের সালাত আদায় করতেছে, কিন্তু মক্কার ইমাম মদিনার ইমাম কোনদিন বলে নাই খবরদার ভাইয়েরা আমি জন্য নামাজ পড়ি, দুনিয়ার যত মুসলমান আসতো সব আমার মতো করবা, বলছে নাকি? বলে নাই। কি সুন্দর মুসলিম ভ্রাতৃত্বের পরিবেশ, কোন প্রকারের দলাদলি নাই, বেরকাবাজি নাই। মূল কথা হলো নামাজ পড়ে কিনা এটা আগে, কেমনে পড়ছে এটা পরে। আর হাত আপনি যেখানেই বাঁধেন, এক মাঝাবে না এক মাঝাবে আছে। হাত যদি বুকের উপরে বাঁধেন এটা কোন মাঝাবে নাই? সাবি মাঝাবে আছে, হাম্বলি মাঝাবে আছে, তারা তো বুকের উপরে হাত বাঁধে। আবার হাত যদি নাবেন নিচে বাঁধেন, হানাবি মাঝাবে আছে। আবার যদি রাফুলিয়া দেন করেন এইটাও মাঝহাবে আছে, রাফুলিয়া দেন না করেন এইটাও মাঝহাবে আছে। আবার আমিন সশব্দে বলেন এটাও মাঝহাবে আছে, আস্তে বলেন এটাও মাঝহাবে আছে। আছে না মাজহাবে? আচ্ছা, তাহলে যেমনে নামাজ পড়েন না কেন, চার মাজহাবের ভিতরেই কিন্তু আছে, মাজহাবের বাইরে কিন্তু কেউ, বাংলাদেশে এমন কোন নামাজই নাই যেই নামাজের নামাজ চার মাজহাবের বাইরে গেছে। এরকম মুসল্লি আজ পর্যন্ত আমি বাংলাদেশে খুঁজে পাইনি, আপনারা পাইছেন কিনা জানি না। তাহলে যারা নামাজ পড়েন তারা যে কোনো একটা মাজহাবের ভিতরে যে কোনো জায়গার মধ্যে আছেন, কিন্তু যিনি পাঁচ ওয়াক্ত নামাজে পড়েন না উনি কোন মাজহাবে আছেন? যিনি পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে না উনি কি হানাফি? হানাফি মাজহাবে আছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে না? শাফি মাজহাবে আছে? মালিকি মাজহাবে আছে? হাম্বলি মাজহাবে আছে? তো উনি কোন মাজহাবে? উনি হলেন লা মাজহাবি, ওনার কোন মাজহাব নাই। অথচ আমাদের সমাজে 95% মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, 5% মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, 95% পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, আর 5% আছে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। অথচ যে 5% পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই 5% একজন আরেকজনের সাথে মারামারি করে, দলাদলি করে, ফেরকাবাজি করে, একজন আরেকজনের বলে ইহুদির দালাল, একজন আরেকজনের বলে খ্রিস্টানের দালাল। আমি যখন আপনাকে বলবো এই তুমি ইহুদির দালাল, এই তিন আঙ্গুল আমার বলতেছে তুই আমার থেকে তিন গুণ বেশি দালাল। আমি যখন এইভাবে বলতেছি এই তুমি ইহুদির দালাল, তার উপরে তিন আঙ্গুল কিন্তু আমার দিকে, এই তুমি আমার থেকে তিন গুণ বেশি দালাল, তিন আঙ্গুল কিন্তু বলে দিচ্ছে। আরেকজনকে যদি আপনি ইহুদির দালাল বলেন বা অন্যের দালাল বলেন, আপনি জানলেন কেমনে? অমুক যে ইহুদির দালাল জানলেন কেমনে? নিশ্চয় তার সাথে ওই ইহুদির সাথে আপনার আগে থেকে কানেকশন আছে, ওই জন্য ইহুদি বলছে যে তুমি শুধু আমার দালাল না, আমার দালাল কিন্তু আরো আছে। না হয় আপনি জানছেন কেন, কি বলেন? আপনি যে আরেকজনের দালাল, আপনি যে হিন্দুর দালাল, তা আমি জানলাম কেমনে? নিশ্চয় হিন্দুরা আমাকে বলে দিছে যে ভাই আপনি খালি দালাল না, উনিও আছে দালাল, কি বলেন? না আমি জানলাম কেমনে? নিশ্চয় ইহুদির সাথে আমার কানেকশন আছে, যোগাযোগ আছে, এই জন্য তো ইহুদিরা বলে দিছে, না বললে আমি জানতাম কেমনে? সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক মুমিনের জন্য জন ধারণা করাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, ধারণা করাকে, কুধারণা পছন্দ করা হারাম। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুধারণা পোষণ করিও না, কারণ কুধারণা পোষণ করাটা গুনাহের কাজ, কবিরা গুনাহ। তাহলে সাধারণ একজন মানুষ, একজন মুসলমান ও আরেকজন মুসলমানের ব্যাপারে কুধারণা পোষণ করতে পারে না। একজন আলেম তো অসম্ভব অসম্ভব কোনদিন কারো ব্যাপারে কুধারণা পোষণ করতে পারে না, কিন্তু এখন দেখা যায় আন্দাজের উপরে, অনুমানের উপরে নির্ভর করে আরেকজন মানুষকে বিভিন্ন ধরনের গালি গালাজ অপবাদ কথাবার্তা বলা হয়। এমনকি ধারণা করে করে আমাদের দেশে মনে হয় এরা বাংলা বুখারি পড়ে, মানে হাদিস পড়ে পড়ে আমল করে, এরকম কয় এরা মনে হয় হাদিস পড়ে আর হাদিস পড়ে পড়ে নিজে নিজে আমল করে। বাংলার জমিনে একজন মুসলমান ওইরকম নাই যিনি হাদিস পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে আমল করে। বর্তমানে যে নতুন আমল, কিছু কিছু আমলের ব্যতিক্রম আপনারা দেখতে পান, এই আমলগুলো মদিনার আমল, মদিনার ওলামায়ে কেরামকে অনুসরণ করে। তাকে অনুসরণ করে ওলামায়ে মদিনা, মদিনার ওলামায়ে কেরামকে অনুসরণ করে। আচ্ছা, এখন আমি সর্বশেষ আলোচনা দিকেই তো করবো না, ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। আমি সর্বশেষ কথা যেটা বলবো, বাংলাদেশের আলেম রাখি মদিনার আলেম কেন অনুসরণ করবো, এটা প্রশ্ন না? আমাদের দেশে কি আলেমের অভাব আছে নাকি? আমাদের দেশের আলেম বাদ দিয়ে আমি মদিনার আলেম কেন অনুসরণ করবো? মদিনার ওলামায়ে কেরামদেরকে এই জন্য অনুসরণ করবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা জেনে রাখো, কিয়ামতের আগে যখন ফিতনার যুগ শুরু হয়ে যাবে, চতুর্দিকে দাজ্জালের ফিতনা বিস্তার লাভ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গা থেকে ইমান সারা দুনিয়াতে বিস্তার লাভ করেছিল সেই মদিনার ইমান আবার মদিনায় আশ্রয় নিবে। ইমান কোথায় আশ্রয় নিবে? মদিনা। দুনিয়ার কোন জায়গায় বিশুদ্ধ ইমান খুঁজে পাওয়া যাবে না, একটা জায়গায় বিশুদ্ধ ইমান খুঁজে পাওয়া যাবে, ওই জায়গাটার নাম হইল মদিনা। দুনিয়ার কোথাও বিশুদ্ধ ইমান না পাওয়া গেল, এক জায়গায় পাওয়া যাবে, সেটার নাম মদিনা। কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মদিনায় ঢোকার জন্য চতুর্দিক দিয়ে চেষ্টা করতে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রত্যেক গলিতে গলিতে প্রত্যেক রাস্তায় রাস্তায় আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা নিয়োজিত রেখেছেন। দাজ্জালকে কোন ক্রমে মদিনার ভিতরে ঢুকতে দেওয়া হবে না, দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না। মদিনার ইমানটা, মদিনার আমলটা, মদিনার এলেমটা দাজ্জাল মুক্ত থাকবে। তাহলে আপনি খাঁটি মধু কিনতে চান, কই যাবেন? খাঁটি মধু কিনলে কোথায় যাবেন? শরীয়তপুরে খাঁটি মধু পাইবেন? ওই সুন্দরবনে যেখানে মধু উৎপন্ন হয় মধুর আসল জায়গা যাইতে হবে। কিন্তু ওখান থেকে শরীয়তপুর আসতে আসতে কত কিছু মিশে গেছে, এখানে আসে শুধু মধুর ফ্লেভার আছে, ভিতরে মধুর কিছু নাই। এরকম হয় না? মধুর গ্রামটা একটু পাওয়া যায়, আসলে মধুর কিছু নাই। তাহলে ইমান ওই মদিনা থেকে যখন চতুর্দিকে ছড়াবে, বাংলাদেশের ইমানে দাজ্জাল মুখ দিবে, ইন্ডিয়ার ইমানে দাজ্জাল মুখ দিবে, পাকিস্তানের ইমানে দাজ্জাল মুখ দিবে, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ইমানে দাজ্জাল মুখ দিবে, এই জায়গার এলেমের মধ্যে দাজ্জাল মুখ দিতে পারবে, কিন্তু মদিনার এলেমে মদিনার আমলে মদিনার ইমানে দাজ্জাল মুখ দিতে পারবে না। এই ঘোষণা কে দিয়ে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলেমের রাজধানী হল মদিনা। এলেমের রাজধানী কোথায়? তাহলে যদি কোন মাসালায় বাংলাদেশের আমরা যদি মাসালা একরকম বলি, মদিনার ওলামায়ে কেরাম যদি ভিন্ন রকম বলে, কাট্টা মানবেন? অনেকে রাজি নাই, অনেকে তো আমার দেশের হুজুর বাদ দিয়ে আবার মদিনার হুজুর মানবো কেন? আমার দেশের হুজুর মানবো কোন অসুবিধা নাই, কিন্তু কোন মাসালায় যে মাসালায় দেখবো আমার দেশের ওলামায়ে কেরামের আমলের সাথে মদিনার আলমদের আমলে মিল নেই, সেইটার ক্ষেত্রে আমি মদিনার ওলামায়ে কেরামদেরকে বলো করবো, তাদেরকে বলো করবো মদিনার আলমদেরকে। যুগে যুগে হানাফি মাযহাবের যত ওলামায়ে কেরাম ছিলেন সবাই মদিনাকে ফলো করতেন। এজন্য অসংখ্য ঘটনা আছে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যখনই কোন মাসালা ফেস লাগত মদিনা চলে যেতেন, কারণ মদিনাতে কেয়ামত পর্যন্ত বিশুদ্ধ এলেম পাওয়া যাবে, বিশুদ্ধ আমল পাওয়া যাবে। তাহলে আপনি মদিনার আমলের মতো আমল যদি বাংলাদেশে করেন, আপনি নিশ্চিত ধরে নিবেন আপনি 100 ভাগ হজের উপরে আছেন, এই ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নাই। কারণ এটা আমার রাসূল গ্যারান্টি দিয়ে গেছেন, এবং আলহামদুলিল্লাহ 1400 বছর ধরে মদিনাতে যত আলেম তৈরি হয়েছে, যত বড় বড় আলেম ছিল এবং এখনো আছে, পৃথিবীর আর কোথাও এত বড় আলেম নাই। মদিনার মসজিদে নববীতে যাই দেখবেন আলেম কাকে বলে, আলেম কি জিনিস, আমরা তাদের ছাত্র হওয়ারও যোগ্য না। এখন আল্লাহ পাক জমিনে এরকম আলেম জীবিত রাখছেন মদিনা, এবং এটা রাসূলের এটা রাজধানী যেখানে ওস্তাদ আছেন, যিনি বড় মুআল্লিমান, যিনি সারা দুনিয়ার মুআল্লিম, ওই মুআল্লিম আছেন মদিনা, কিয়ামত পর্যন্ত এখানে আলেম থাকবে। এই জন্য যে সকল ভাইদেরকে আপনারা দেখেন যে একটু ব্যতিক্রমী আমল করে, আসলে এরা বাংলা বুখারি পড়ে পড়ে আমল করে না, এরা তাফসির পড়ে পড়ে আমল করে না, এরা কি করে? ওলামায়ে মদিনাকে অনুসরণ করে। তো মদিনার আলেমদের আমল যদি আপনার পছন্দ না হয়, ওর কোন অসুবিধা নেই, আপনি আপনার মতো আমল করেন, কিন্তু মদিনার ওলামাদের আমলকে আপনি গালিগালাজ করা, খারাপ কথা বলা, এটা ইমান হারানোর আশঙ্কা আছে। কারণ মদিনার প্রতি মহব্বত ইমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আবদি ইলাইনাল মদিনা তাহুব্বি মাক্কাতা ও আশাদ্দা, রাব্বুল আলামিন মদিনার প্রতি আমাদেরকে মহব্বত তৈরি করে দাও, বরং মক্কার থেকেও বেশি মহব্বত মদিনার প্রতি বানাই দাও। নবী দোয়া শিখেছেন মদিনার মহব্বত বেশি হতে হবে। তাহলে মদিনার মহব্বত আছে, কিন্তু মদিনার আমল ভালো লাগে না, মদিনার আমলকে ফেতনা বলে। কোন কোন জায়গায় দেখি শুনি মদিনার আমলকে ফেতনা শুরু হয়েছে, ফেতনা শুরু হয়েছে। তো মদিনার আমলকে ফেতনা নাকি? সারা দুনিয়াতে ফেতনা হবে, মদিনায় ফেতনা হবে না। কারণ ফেতনার গোড়া হলো দাজ্জাল, দাজ্জাল মদিনায় যাবে, যেতে পারবে না। তাহলে মদিনাতে কোনোদিন ফেতনা ঢুকবে না। তাহলে মদিনার আমল যেটা, সেটা কি আমল পর্যন্ত বিশুদ্ধ আমল? সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এই আমল নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি মারামারি ফেতনা বাসাত করবেন না। বরং যেই পাঁচ ভাগ নামাজ পড়েন নিয়মিত, এই পাঁচ ভাগ ঐক্যবদ্ধ থেকে বাকি 95 ভাগ যারা নামাজ পড়েন না, তাদেরকে কিভাবে নামাজি বানানো যায় ওইটারই চেষ্টা করতে থাকবেন। যেই পাঁচ ভাগ মুসল্লি আছেন তারা সবাই একদল, পরিচয়টা কি আমরা নামাজ? আমি জোরে বলি না আসতে বলি, হাত কোথায় বান্ধি, এটা মূল বিষয়টা। মূল বিষয় হলো আমরা নামাজি। বাকি 95 ভাগ আমাদের ভাইয়েরা যারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তাদেরকে কিভাবে বাঁচানো যায় ওই চেষ্টা করতে হবে। কিন্তু দেখা গেছে আমরা পাঁচ ভাগ ঝগড়া করতে করতে ওই 95 ভাগের খবরে নাই, শয়তান 95 ভাগ নিয়ে নিরাপদে বসে আছে। তোরা মারামারি কর মসজিদের মধ্যে, এই 5 ভাগ লয়ে আমি আছি। আর ওই যে 95 ভাগ মসজিদে আসে নাই, এরা মনে মনে কয় আলহামদুলিল্লাহ মসজিদে জানিয়ে ভালো হয়েছে, মসজিদে গেলে ঝগড়া জাতি আরো বেশি। মসজিদের বাইরে আছি, নিরাপদে আছি, কি বলেন? বলে না। তাহলে মসজিদের ভিতরে যারা নামাজি তারা কেন আমরা দলাদলি করবো আর মারামারি করবো? একসাথে নামাজ পড়ে, এ এর মনে করে মুসলিম, এ এর মনে করে ইহুদি, খালি নিজের মুসলমান করে। এই দেশে মুসলমান থাকলে আমি আর আমার হুজুর আছি, খালি আমি আর আমার পিসা বা সব জাহান্নামে, নাউজুবিল্লাহ। সবাই এখন এরকম মনে করে, খালি হকের উপরে থাকলে আমি আর আমার পিসা হুজুর আছি, আর সব মানুষ জাহান্নামে, সব বাতিল, নাউজুবিল্লাহ। আমার সমস্ত মুসলমান ভাই ভাই, আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমাদের কারো বিরুদ্ধে, কোন আলেমের বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে, কোন ফেরকার বিরুদ্ধে আমাদের কোন হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই। আমাদের বিরোধিতা হলো শিরকের বিরুদ্ধে, আমাদের বিরোধিতা বেদাতের বিরুদ্ধে, আর আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। বাংলাদেশে এমন কোন মুসলমান আছে যিনি বলে যে আমি শিরকের পক্ষে আছি? এরকম মুসলমান আছে? যিনি বলে যে আমি বেদাতের পক্ষে আছি, এরকম মুসলমান আছে? তাহলে সব মুসলমান তো শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে মুক্ত হওয়ার তৌফিক দিন, আল্লাহ পাক সকল বেদাত থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দিন। এই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ সকল মুসলিমের ঐক্য আল্লাহ তৈরি করে দিন, সব মুসলিম ঐক্যবদ্ধ ভাবে সবাইকে আল্লাহ দিন পালন করার তৌফিক দান করুন। সকল ফেরকাবাজি, দলাদলি, গ্রুপবাজি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।